জমজম ছলকে ওঠে বোরাক আকাশে ছোটে, আরবে খুশে তুফান উঠেছে, আরবে খুশে তুফান উঠেছে। কাবার চাদর ওড়ে কাকর কলমা পড়ে, খোদার হাবিব ধরায় এসেছে, খোদার হাবিব ধরায় এসেছে। চাঁদের গায়ে দাগ আছে, চাঁদের গায়ে দাগ আছে, সূর্যের তাপ সওয়া যায় না, বেমিসাল হয় না, বেমিসাল হয় না। আমার নবীর নেই তুলনা, দাগ কোথাও খুঁজে পাবে না, তার বদন যেন জান্নাতি আয়না। বাতাসে দুর্গন্ধ আসে, পানিতে নোংরা ভাসে, বাতাসে দুর্গন্ধ আসে, পানিতে নোংরা ভাসে, বিনা খাদে সোনা পাওয়া যায় না। তবে মোর খাঁটি সোনা মোহাম্মদ, যার শেকরা আল্লাহ আহাদ, বিনা খাদেতে সোনার চাঁদ গড়েছে, আল্লাহ বিনা খাদেতে সোনার চাঁদ গড়েছে। কাবার চাদর ওড়ে কাকর কলমা পড়ে, খোদার হাবিব ধরায় এসেছে। আল্লাহ নিজে দরুদ পড়ে, আল্লাহ নিজে দরুদ পড়ে, নবীজির নাম ধরে বারে বারে, বারে বারে। আমার সাথে পড়ো মালায়েক দরুদ শরীফ জোরে জোরে, মোর নবীর উপরে, মোর নবীর উপরে। ধনীদের কাবা শরীফ, গরিবের দরুদ শরীফ, ধনীদের কাবা শরীফ, গরিবের দরুদ শরীফ। দরুদ পড়লে হজের সওয়াব পায়, তবে মোর নবীর নাম ধরে যে দরুদ সরে পড়ে, তার তরে দোজক আল্লাহ হারাম করেছে, ও গো তার তরে দোজক আল্লাহ হারাম করেছে। কাবার চাদর ওড়ে কাকর কলমা পড়ে, খোদার হাবিব ধরায় এসেছে। দয়ার নবীর রজা শরীফ, দয়ার নবীর রজা শরীফ, যে জিয়ারত করে এসেছে, হাজি বলে তাকে, হাজি বলে তাকে। নবীজি মোর করেছে ওয়াদা, ছোবে না কভু কোনো জাহান্নাম, সেই বান্দাকে, সেই বান্দাকে। কাবায় তোয়াফ করে শয়তানকে পাথর মেরে, কাবায় তোয়াফ করে শয়তানকে পাথর মেরে, তওবা করে ভুলে যেও না। তুমি হাজির সম্মান রাখো, আর হকের রাস্তায় থাকো, নিজের হাত মাথায় রয়েছে, মোর নবীজির হাত মাথায় রয়েছে। কাবার চাদর ওড়ে কাকর কলমা পড়ে, খোদার হাবিব ধরা এসেছে। দিনে মোহাম্মদ বাঁচাতে হলে, দিনে মোহাম্মদ বাঁচাতে হলে করতে হবে আমাদের জেহাদ দুশ্মনের সাথে, দুশ্মনের সাথে। দিন দরদে ভাই যদি থাকে সবাই একমতে, রাখে হাত হাতে, রাখে হাত হাতে। কোরআনে করিলে আঘাত আনব ডেকে কিয়ামত, কোরআনে করিলে আঘাত আনব ডেকে কিয়ামত, কেটে নেব দুশমনের গরদান। ওরে মইদুল ইসলাম জেহাদে লিখিয়ে দে নাম, শহীদের স্থান জান্নাতে রয়েছে, শহীদের স্থান জান্নাতে রয়েছে। জমজম ছলকে ওঠে বুর্রাক আকাশে ছোটে, আরবে খুশির তুফান উঠেছে। কাবার চাদর ওড়ে কাকর কলমা পড়ে, খোদার হাবিব ধরা এসেছে, খোদার হাবিব ধরা এসেছে। www.anibas.in